إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين الله سبحانه وتعالى মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের জুমার সালাত আদায় করার পরে আবারও দিন সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে ইখলাসুন নিয়াত, নিয়াতকে খাঁটি করা, আর একটা ছিল ইত্তেবাউস সুন্নাহ। প্রথমটা নিয়ে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, আজকের আলোচনা ইত্তেবাউস সুন্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করা। ইখলাস ঠিক আছে, পূর্ণ তাওহীদ ঠিক আছে, কিন্তু ইবাদতটা করলাম নিজের মন গড়া তরিকায়, তাহলে সেটাও যত ইখলাসের সঙ্গে করা হোক না কেন গ্রহণযোগ্য হবে না। যেরকম আমি বলে থাকি যে আমরা জোহরের ফরজ নামাজ পড়ি চার রাকাত, আসর পড়ি চার রাকাত, এশার নামাজ পড়ি চার রাকাত, কেউ যদি মাগরিবের নামাজ থেকেও চার রাকাত পড়ে নামাজ হবে? ইখলাসের সঙ্গেই পড়ল, সুন্দরভাবে উজু করল এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই পড়ল, নামাজ হবে? কেউ যদি একেবারে পূর্ণ ইখলাসের সঙ্গে ঈদের দিন রোজা রাখল, ঈদের দিন রোজা রাখলো, রোজা হবে? কেন হবে না? তাহলে বোঝা গেল খালি ইবাদত করলেই হবে না, ইবাদত করলেই হবে না, ইবাদতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন, যেভাবে আমল করেছেন, আমাদেরকে সেই তরিকায় করতে হবে, তাহলেই কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর রাসূলের মহব্বতের দাবি করে, আপনি ওদেরকে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো। আমার কি করো? কার ইত্তেবা? রাসূলের ইত্তেবা করতে বলা হয়েছে। এটা বলা হয় নাই যে রাসূলের নামে মিলাদ দাও, এটা বলা হয় নাই রাসূলের নামে আশিকে রাসূল দাবি করো, সাহাবায়ে কেরাম আশিকে রাসূল দাবি করেন নাই, কিন্তু বাস্তবে তারা প্রমাণ দিয়েছেন যে তারা সত্যিকারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম বড় বড় সম্মেলন করেন নাই, বিশ্ব আশিকে রাসূল এই সম্মেলন করেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন তীর আসতে শুরু করেছে, নিজের বুকটাকে সামনে পেতে দিয়েছেন, নিজে শহীদ হয়ে গেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আচর লাগতে দেন নাই, ফাত্তাবিউনি, আল্লাহর রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের একজন বড় কবি শায়ের, তাকে মক্কার কুফাররা বন্দি করল, বন্দি করে তাকে ফাঁসির মঞ্চে উঠালো। সেই সময় কুফাররা বলল, খুবাইব তুমি যদি খালি বলো যে তোমাকে ছেড়ে দেওয়া হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জায়গায় রাখা হোক, এতটুকু কথা খালি বলো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বাস্তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জায়গায় ফাঁসিতে দাঁড় করানো এটা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু তুমি যদি এতটুকু রাজি হও মুখে খালি বলো যে তোমাকে ছেড়ে দিয়ে তোমার জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হোক, তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বললেন, বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে পরিষ্কার বলা হয়েছে, তিনি ওখানেও কবিতা পড়লেন, ফালাস্তু উবালি হিনা উক্তুল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়াইন ইয়াশা ইবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাঈ। যারে কাফেরের দল আমাকে ছেড়ে দিয়ে আমার নবীকে আমার জায়গায় রাখা হোক এইটা বলবো? আমি তো বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা কাটাবিদ্ধ হবে আর আমি খোবায়ে জীবিত থাকবো তাও হতে পারে না। এরপরে তিনি বললেন, তোরা কি মনে করেছিস যে আমাদের জীবন আমাদের মরণ রাসুলের চেয়ে বেশি প্রিয়? জেনে রাখ, খাসি যখন জবাই করে টানায় তখন খাসির কোনো পরোয়া থাকে না, উল্টা টানাইলো না ভাও মতো টানাইলো। আমরা আল্লাহর জন্য জান দিচ্ছি, ফালাস্তু বালি হিনা উক্তুল মুসলিমান, আমরা আল্লাহর জন্য মুসলিম অবস্থায় ইসলামের জন্য জীবন দিচ্ছি, আমার কোনো পরোয়া নাই কোন কাতে ঢলে পড়ব। আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ, আমি যেদিকেই ঢলে পড়ি সেটা হবে আল্লাহর জন্য। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়াইন ইয়াশা, এটা আল্লাহর জন্যই হচ্ছে, আল্লাহ যদি ইচ্ছে করেন। ইবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাঈন, আল্লাহ তাআলা আমার ক্ষত বিক্ষত আমার ছিন্ন ভিন্ন দেহের মধ্যে বরকত দিতে পারেন। সুতরাং সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। আমাদেরকে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো। কার ইত্তেবা করব? রাসূলের ইত্তেবা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না? রাসূলের ইত্তেবা ছাড়া রোজা রাখলে রোজা হবে না? ঈদের দিন রোজা হবে না? আইয়ামে তাশরিকে রোজা হবে না? তাহলে বোঝা গেল, যেরকম ভাবে নামাজ রোজা হজ যাকাত এই সবগুলো রাসূলের তরিকায় করতে হয়, ঠিক তেমনি ভাবে যত রকম জিকির আজকার তাসবি তাহালিল সব কর্ম কার তরিকায়, এটার নাম ইত্তেবা সুন্নাহ। এটা শর্ত, যদি আল্লাহর রাসূলের তরিকায় না হয় আপনি যত ইখলাসের সঙ্গে করেন আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি, তাহলে আপনি বলে দিন যে আমার ইত্তেবা করো। তাবিয়া তাবুন বলা হয় গরুর বাছুরকে, আরবিতে তাবিউন বলা হয় কাকে? গরুর বাছুরকে। ওখান থেকে ফাত্তাবিউনি, তার মানে গরুর বাছুর তার মায়ের পিছনে পিছনে চলতে থাকে, গাভী যেদিকে যায় বাছুরটা ওদিকেই যায়, বাছুর কোনো সময় বলে না যে না এদিক যাব না। যেরকম ভাবে গরুর বাছুর তার মায়ের আনুগত্য করে, তার মা যেদিকে যায় সেদিকে যায়, সে কোনো পরোয়া করে না, চিন্তা করে না, ঠিক এরকম ভাবে কোরআন এবং হাদিসে যখন সহিহ জিনিস প্রমাণিত হবে তখন আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, সেইখানে নিজের যুক্তি নিজের তর্ক নিজের পীর নিজের বড় বুজুর্গ কি বলেছে এই সমস্ত কথা বলা যাবে না। বিষয়টা ক্লিয়ার? এইটা কি স্পষ্ট করে কোরআনে বলা হয়েছে, যেটা আমি জুমার খুতবাতেও আলোচনা করেছি, কোরআনুল কারীমের সূরা আহজাব এর 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন বিষয়ের ফয়সালা করেন কোন সিদ্ধান্ত দেন, তখন কোন মুমিন পুরুষ আর কোন মুমিন নারীর কোন অধিকার নাই, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজের পক্ষ থেকে কোন রকম খেয়ার কোন স্বাধীনতা বা বিষয়টা বিবেচনা করে দেখব এরকম কোন অধিকার তাদের দেওয়া হয় নাই। জেনে রাখো, আমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হলো, ফাকাদাল্লা বালালাম মুবিনা, তারা স্পষ্ট গোমরাহির মধ্যে ঢুকে গেছে, বিভ্রান্তির মধ্যে চলে গেছে। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরা হুজুরাতের এক নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বেড়ো না। আল্লাহর আগে বাড়ে কেমনে? কি বলছেন? লা তুকাদ্দিমু, তোমরা আগে বেড়ে যেও না। কার আগে? বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বেড়ে যেও না। আল্লাহর আগে বাড়তে পারে কেউ? তাহলে এখানে কি বলা হয়েছে? আল্লাহ এবং আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ আল্লাহর রাসূল যে হুকুম দিয়েছেন, ওই হুকুমকে লঙ্ঘন করে তোমরা আগে যেও না। এটাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে যাওয়া। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে যেও না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান মানবে? সূরা হুজুরাতের এক নম্বর আয়াত। এখানেও পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর হুকুমটা মানতে হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। কোরআন হচ্ছে দলিল। দলিলের যেমন নকশা থাকে না, নকশা চৌহদ্দি থাকে, ডানে অমুকের জমিন, বামে অমুকের জমিন, তারপরে সামনে খাল, পিছনে মসজিদ, অমুক জায়গায় রাস্তা, এই যে চৌহদ্দি দেওয়া থাকে, ঠিক এরকম ভাবে কোরআন হচ্ছে আমাদের দলিল। আর সেই দলিলের নকশা হচ্ছে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনকে অনুধাবন করব, কোরআনকে বুঝব রাসূলের তরিকায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন কি করেন নাই সেটা আমরা দেখব সাহাবায়ে কেরামদের আমলে। কাদের আমলে? সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছেন, এর বাইরে আমাদের কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে ইত্তেবা ও সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নার ইত্তেবা করা, রাসূলের সুন্নাতের আনুগত্য করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টা নিজে স্পষ্ট করেছেন। কোরআনে অনেক আয়াত আছে, সূরা নিসার 80 নম্বর আয়াতে বলা হয়েছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করল সে নিশ্চয়ই আল্লাহর আনুগত্য করল। কার আনুগত্য করল? কার আনুগত্য করলে? যে আল্লাহর রাসূলের আনুগত্য করল সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল। কার আনুগত্য করল? অমান তাওয়াল্লা, আর যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য থেকে পিঠ ফিরাইল আর একদিকে মোড় নিল, ফামা আরসালনা আলাইহিম হাফিজা, আল্লাহ বলছেন যে আপনাকে তাদের উপরে আমি দারোগা বানাই নাই, অর্থাৎ তাদের বিষয়টা আমি নিজে দেখব, আপনার দেখা লাগবে না, দেখবেন সরাসরি কে। এই জন্য মনে রাখতে হবে, যারা আল্লাহর নবীর আনুগত্য করবে যদিও জীবনে কষ্ট হবে কিন্তু তারপরেও তারা আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য পাবে। কার সাহায্য পাবে? মক্কার কুফফাররা যখন বলতো ইন্না শানিয়াকা হুয়াল আবতার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবতার, আবতার মানে হচ্ছে লেজ কাটা। আবতার মানে কি? আল্লাহর নবীর পুত্র সন্তানগুলো যখন এক এক করে মরে গেল তখন মক্কার কুফফাররা বলল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বাদ দাও, কারণ পুত্র সন্তান দিয়ে বংশের পরিচয় হয়, ওনার পুত্র সন্তান সব মরে গেছে, ওনার বংশের বাতি দেওয়ার লোক থাকবে না, ওনার নাম নেওয়ার লোক থাকবে না। আল্লাহর নবীকে তারা বলাল, বলতে লাগলো আবতার। কি বলতে লাগলো? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। কি মানে? এর হাউজে কাউসার থেকে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না, আপনি সালাত আদায় করুন, আপনি কোরবানি করুন, আপনি আল্লাহর হুকুম মতো চলুন। জেনে রাখবেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না মানে নিশ্চয়ই, শানিয়াকা মানে আপনার শত্রুরা, হুয়া মানে তারাই, আল আবতার মানে নিশ্চয়ই তারাই, মানে কয়বার হইল তারাই, ওরাই মানে নিশ্চয়ই ওরাই, নির্বংশ, ওরাই কি? ওরাই লেজ কাটা, ওরাই নির্বংশ। লেজ কাটা মানে নির্বংশ আর কি, মানে বাংলায় বললে বলবো আমরা নির্বংশ, কিন্তু আরবিতে বলা হয় কি? লেজ কাটা। তো আল্লাহর নবীকে বলতো লেজ কাটা, নির্বংশ। আল্লাহ বলছেন যে না, ওরা নির্বংশ। আর আপনার অবস্থা কি হবে? আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার মর্যাদাকে আমি সর্বোচ্চ আসন দিয়েছি। কার মর্যাদা? আপনার আলোচনা চলতে থাকবে, ওরা লেজ কাটা হবে, ওদের নাম নেওয়ার কোন লোক থাকবে না, আর আপনার নাম কেয়ামত পর্যন্ত পৃথিবীতে সবসময় উচ্চারিত থাকবে। আছে না উচ্চারিত? আজানে, একামতে, তেলাওয়াতে, দুরূদ শরীফে সব সময় আল্লাহর নবীর আলোচনা হচ্ছে কিনা? জিকির আলোচনা। আমরা সব যদি বাদ দেই, শুধু আজানটা ধরি, পৃথিবীতে কোথাও এখন জোহরের সালাতের টাইম হচ্ছে, কোথাও ফজরের টাইম হচ্ছে, কোথাও আসরের টাইম হচ্ছে, আজান হচ্ছে। আর আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি বলা হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। না আবু লাহাব আল্লাহর রাসূল, আবু জাহেল, আবু জাহেল আবু লাহাবের নামে কেউ আজ পর্যন্ত নিজের সন্তানের নামও রাখে না। আর মুহাম্মদ আহমদ কত লোকের নাম আছে? তাহলে লেসকাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ওরা? আল্লাহ তাআলার কথা সত্য হয়েছে, ওরা নির্বংশ হয়ে গেছে। ঠিক এরকম ভাবে যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসারী হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন প্রচার করেছেন সেই কোরআনের প্রচার করবে, আল্লাহর নবী যেই তরিকায় দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন সেই তরিকায় কাজ করবে, তারা সেই ওয়ারাফানা লাকা যিকরাকের ভাব ভাগ পাবে। আর যারা এর বিরোধিতা করবে তারা ইন্না শানিয়াকা হুয়াল আবতারের ভাগ পাবে। কাজে দুইটা লাইন, কয়টা লাইন? তরিকা দুইটা, একটা রাসূলের তরিকা, একটা শয়তানের তরিকা। আমরা কোন তরিকা থাকবো? এই জন্য ইত্তেবা সুন্নাহ, আল্লাহর নবীর তরিকার ইত্তেবা করতে হবে। ইত্তেবা করা কার তরিকার? এছাড়া কোনো তরিকা নাই, এটা মনে রাখতে হবে। আজকে আমাদের সমাজে যারা বিভিন্ন তরিকার সবক দেয় তারা কোরআনের একটা আয়াত দিয়ে দলিল পেশ করে। কোরআনে আছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা যারা অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশ্শুহাদায়ে ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নিসার 69 নম্বর আয়াত। ওরা শুরু অংশ পড়ে না, শুরুতে বলা আছে ওয়ামান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। কার আনুগত্য করবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত লোকদের সঙ্গী হবে যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। তারা কারা? মিনান নবিয়্যিন, কাদের সঙ্গী হবে? নবীদের সঙ্গী হবে। ওয়াসসিদ্দিকিন, আর কাদের সঙ্গী? ওয়াশুহাদায়ে ওয়াসসালিহিন, শহীদদের সঙ্গী হবে, সালেহিনদের সঙ্গী হবে। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আর এরা কতই না উত্তম সাথী। আচ্ছা, এখানে কি নবীদের, সিদ্দিকিনদের, শহীদদের আলাদা আলাদা কোন তরিকা আছে? তাহলে এই আয়াত দিয়ে ওরা বোঝায়, এই তো অনেক তরিকা পাওয়া গেল। নবীদের এক তরিকা, সিদ্দিকিনদের তরিকা, সোহাদাদের তরিকা, সালেহিনদের তরিকা। এটা কি বলছে এখানে? মানুষকে কিভাবে গুমরা করে এই আয়াত দিয়ে দলিল পেশ করেছে। এখানে পরিষ্কার বলা আছে শুরুতে ওয়ামান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে তারা হাসরে জান্নাতে কাদের সঙ্গে থাকবে সেটা বলা হয়েছে। কাদের সঙ্গে? নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে থাকবে। তাহলে এখানে তরিকা পাইল কই? শুরুর অংশ বাদ দিয়ে পড়ে মানুষকে ধোকা দেয়। আরে ভাই, নবীদের তরিকা, সালেহিনদের তরিকা, শহীদদের তরিকা কি আলাদা না? একটা আপনাকে বললাম যে সোজা রাস্তায় চলবা, রাজ পথে চলবা, ছোট মোটো বাঁকা রাস্তায় না। কোন রাস্তা ওটা? যে রাস্তায় ট্রাক চলে, বাস চলে, লরি চলে, ওই রাস্তায়। এখন কি বাসের রাস্তা, ট্রাকের রাস্তা, লরির রাস্তা, প্রাইভেট কার রাস্তা, চারটে রাস্তা না একটা রাস্তা? এর মানে হচ্ছে তুমি এই চিপাগুলিতে ঢুকবা না, তুমি এখানে গিয়ে মেইন রোডে যাও, যে রাস্তায় গিয়ে দেখবা বাস চলে, ট্রাক চলে, লরি চলে, প্রাইভেট কার চলে, ওই রাস্তায় চলো। যে রাস্তায় দেখবা বাস চলে না, ট্রাক চলে না, লরি চলে না, প্রাইভেট কার চলে না, ওটা চিপা গলি, ওটা ঢুকবা না। সেইটা বলা হয়েছে যে রাস্তায় নবীরা চলেছেন, যে রাস্তায় সিদ্দিকিনরা চলেছেন, যে রাস্তায় শহীদরা চলেছেন, যে রাস্তায় সোহাদাগণ চলেছেন, সে রাস্তায় চলো। ওনারা এখান দিয়ে পাইছেন খুঁজে রাস্তা কয়টা, মানুষকে গোমরা কেমনে করে। আর ওই লোকগুলো তো আর কোরআন হাদিস খুলে দেখে না, আর শুরু অংশ পড়েও না, এইভাবে মানুষকে গোমরা করে। নবীদের রাস্তা, শহীদদের রাস্তা, সোহাদাদের রাস্তা, সালেহিনদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা একটাই, কয়টা? সরল রেখা একটা হয়, সরল রেখা কয়টা হয়? আর বাঁকা রেখা কয়টা হয়? বক্ররেখা অনেকগুলো, রাজপথ একটা হয়। এই জন্য মনে রাখতে হবে, এই আয়াতের মধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে, ওয়ামাই ইউতি ইল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, তারা নবীনদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সালেহীনদের সঙ্গে উঠবে। আমরা তাদের সঙ্গে উঠতে চাই না? তাহলে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা সেটাই কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছেন যে সেই তরিকা একটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে সুন্দর করে বলেছেন, জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি খুতবাতিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, মুমিনদের একটা খুতবা আছে, তারা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবে, শুরুতে কি করবে? খুতবা পড়বে। এটাকে খুতবাতুল হাজত বলা হয়। কি বলা হয়? নাসাই শরীফের 1577 নম্বর হাদিস, নাসাই শরীফের 1577 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি খুতবাতিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবার মধ্যে প্রথমে আল্লাহর হামদ করতেন, আলহামদুলিল্লাহ হামদ করতেন, ওয়ুসনি আলাইহি আল্লাহর প্রশংসা করতেন, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু বলি আমরা, সুম্মা ইয়াকুলু, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা, আল্লাহ তাআলা যাকে হেদায়েত করবেন, ফালা মুদিল্লালা, ওই ব্যক্তিকে গোমরাহ করার মতো কোনো শক্তি নাই, কেউ নাই। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে গোমরাহ করতে পারবে না। ওয়া মান ইউদলিলহু, আর আল্লাহ যাকে গোমরাহ হতে দেন, আল্লাহ যাকে, যারা গোমরাহ হতে চায় আল্লাহ তাআলা ঢিল দিয়ে দেন, এরকম আল্লাহ যাকে গোমরাহ হতে দেন, ফালা হাদিয়া লাহ, সেই ব্যক্তির জন্য আর কোনো হেদায়েতকারী নাই, তারে কেউ হেদায়েত করতে পারবে না। এটা বলতেন, এরপরে বলতেন, ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কালাম, ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ, আর সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে খারাপ বস্তু হচ্ছে ইসলামের মধ্যে নব আবিষ্কৃত ইবাদত, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর যত নতুন আবিষ্কৃত ইবাদত সবই বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর সব বিদআত গোমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর সব গোমরাহির পরিণতি জাহান্নাম। আল্লাহর নবী বললেন, কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত গোমরাহি। আর আমাদের হুজুররা বানাইছে বেদাত দুই রকম, কয় রকম? বেদাতে হাসানা, বেদাতে। ওই সেদিন মিরপুরে গেছিলাম একটা আলোচনায়, মহিলাদের আলোচনায়, সেখানে পাশের ইমাম সাহেব হাজির, ওই লোক আছে সামনে, মিথ্যা কথা বলছিলেন, সামনে আছে ওনাদের বাসায়, মিরপুরে রূপনগর ওনাদের বাসায় একটা প্রোগ্রাম ছিল মহিলাদের, এই যে গত কিবারে, যেন গত শনিবারে, আমি সেখানে আলোচনা করলাম। তো একজন ইমাম সাহ, কত বড় মূর্খ এইগুলো, কয়ে সব বেদাত কি খারাপ নাকি? এই যে ফ্যান আল্লাহ নবী ছিল না, মোবাইল ছিল না, আমি এখন কি বলবো, এর চেয়ে আমার মসজিদের একটা, যদি কি বলবো, আমার মসজিদের একেবারে যদি নিম্ন স্তরের যে একজন মুসল্লি, সেও ওই ইমামের চেয়ে বেশি জানে, ঠিক কিনা? আপনারা জানেন না বেদাত কাকে বলে? ফ্যান কি বেদাত? মোবাইল বেদাত? বেদাত কাকে বলে? তওবার উদ্দেশ্যে ইবাদত আকারে ইসলামের মধ্যে যারা তৈরি করা হয় তাকে বলে কি? যেমন এই যে ফরজ নামাজের পরে মুনাজাত করে, উনি করে যেটা এমনি করে, কিন্তু সওয়াবের জন্য করে না। ওই মসজিদের নাম কি জানো? আল মদিনা জামে মসজিদ, রূপনগর, শিয়ালবাড়ি, ওই মহল্লায় গোরেস্তান আছে, চার নম্বর রোডে, রূপনগর শিয়ালবাড়ি চার নম্বর রোডে আলমদিনা মসজিদ, এর ইমাম যে, ওই বেটা কয় যে ফ্যান বেদাত, মোবাইল বেদাত, তাহলে তো বেটা তুই নিজে বেদাত, কারণ নবীর যুগে তুইও ছিলি না, তোর বাপ ছিল না, তোর মা ছিল না, তোর দাদু ছিল না, তোর নানু ছিল না, চোদ্দ গোষ্ঠী তো বেদাত। পাগল ছাগল কোথাকার এই ছাগল গুলো মসজিদের ইমাম, এই জন্য ওরা ইমামতি করতে পারে, ওদের কেউ বলে না কিছু, কারণ ওরা ওই যে যাবার ওইগুলো শুনে। এই ছাগল বেদাত কাকে বলে? বেদাত হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে ইহদাস ফি দ্বীনে মা লা আসলা লাহু, ইসলামের মধ্যে কোরআন এবং হাদিসের দলিল ছাড়া নতুন কোন ইবাদত তৈরি করার নাম কি? সওয়াবের জন্য যেগুলো করে, মানুষ তিন দিনে খতম পড়ায় সওয়াবের জন্য করে, চল্লিশা করায় সওয়াবের জন্য করে, মানুষেরা এরকম ভাবে মাজার তৈরি করে সওয়াবের জন্য করে। এই জাতীয় ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে ইবাদত আকারে নতুন করে যে সমস্ত ইবাদত তৈরি করে সেগুলোর নাম কি? তারাবির নামাজ দেখবেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতাল হাইবাতাল, এই পড়েন একটা, ছোটবেলায় মুখস্ত করছি। আজকে আমি বেহেশতিজুরও দেখে আসছি যে বেহেশতিজুর কি লেখছে, কারণ হানাফি মাযহাবের কথা বলে তো আমাদেরকে বলে ওনারা আহলে হাদিস হয়ে গেছে, না আমরা মুসলিম, আমরা কি তো দেখলাম যে হানাফি মাযহাবের বেহেশতিজুরে কি আছে। বেহেশতিজুরে গিয়ে খুলে দেখবেন লেখছে, এটা পড়া যায় তবে কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত না। বেহেশতিজুর আমি এখন পড়ে আসছি, মার্ক করে আসছি, কোন সহি হাদিসে নাই। এইগুলো যারা তৈরি করেছে সওয়াবের জন্য তৈরি করে নাই? সওয়াবের জন্য তৈরি করে দিয়েছে। কবরস্থানে গিয়ে দেখেন আজিমপুরে দুরুদে হাজারি কবরস্থানে লেখা, দুরুদে হাজারি কোন হাদিসের কিতাব খুঁজে পাইবেন? দুরুদে নারিয়া কোন হাদিসের কিতাব খুঁজে পাইবেন? এরকম ভাবে খতনায় খাজে গান খুঁজে পাওয়া যাবে? এখন বর্তমানে মাদ্রাসাগুলোতে, বড় বড় মাদ্রাসা, আর একটা বেদাত চালু হয়েছে, এটা হচ্ছে বুখারী শরীফের খতম পড়া হয়। একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে হাদিসটা যে সারা বছর পড়ায় ওইটাকে শেষের গিয়া শেষের হাদিসটাকে আনুষ্ঠানিকভাবে পড়ায়, আমি এটাকে বলছি না, এটা শেষের হাদিসটা সবাইকে নিয়ে পড়ায়, সবাই একটা হাদিসের ক্লাসে হাজির হইল, এটাকে অত কঠোরভাবে নিষেধ করা দরকার নেই, আমি ওইটাকে বলছি না। কোরআন শরীফ যেমন খতম পারে না হুজুররা তিরিশ পারা পয়সার বিনিময়ে, এইরকম ভাবে এখন বড় বড় হুজুররা তো আর এই কোরআন খতমের দাওয়াত পায় না। এটা ওই মহল্লায় মহল্লায় গ্রুপ আছে, এদের কন্ট্রাক্টর আছে, বড় হুজুরের কথা কেউ কোরআন খতম লইয়া যায় না। হুজুরা করছে কি, বুখারী খতম আবিষ্কার করেছে, আর বুখারী শরীফ খতম পড়লে বড় বড় বিপদ আপদ কেটে যায়, আর এটার জন্য কমপক্ষে নিম্নমানের হার হল ৫০,০০০ টাকা, উপরে ৫,০০,০০০ দেয়, কারণ এইটা তো যে কোনো হাদিস পড়ে যারা এছাড়া পড়বে না, এইটা ওই তাবিজের হুজুররা পড়তে পারবে না, এটা লালকালির হুজুররা পড়তে পারবে না। এই জন্য ভিআইপি খতম তৈরি করেছে, কিসের খতম? বুখারী শরীফের খতম পড়া হয়। এই খতম পড়লে পরে ভূত যত আছে সব ছেড়ে যাবে, ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে। এটা পড়লে স্বামী স্ত্রীর মধ্যে দুর্বলতা থাকলে ঠিক হয়ে যাবে, দেনাদারে টাকা পয়সা না দিলে পাওনাদারে টাকা দিয়ে দিবে, রাজা প্রজা যদি থাকে তার প্রজারা রাজার পর খুশি হয়ে যাবে, বউ যদি অবাধ্য থাকে বাধ্য হয়ে যাবে, আরো কত ফজিলত আছে কে জানে। শেষে ওই বিবলের মতো বলবে যে শুনেছি বেহেশতে গেলে নাকি প্রথম বুখারী খতম পড়াইয়া পয়সা দিবে। যাই হোক, এই হলো আর এক বেদাত, এটা ভিআইপি বেদাত, হুজুররা তৈরি করেছে। এরকম ভাবে ৩১৩ বেদাত আছে, এখন দেখবেন প্রায় মাদ্রাসা মসজিদেই বদরী সাহাবীদের সংখ্যা ছিল কত? ৩১৩ জন। এখন ওইটাকে কেন্দ্র করে একটা ৩১৩ সদস্য বিশিষ্ট চান্দা কমিটি বানায়, প্রত্যেকে বছরে ১,০০০ টাকা দিবে বা ২,০০০ টাকা দিবে, একটা চাঁদা তারা নিজেরা নির্ধারণ করে। এইরকম চাঁদা দিলে সে ৩১৩ মেম্বার হয়ে গেল, মানে বদরি সাহাবীদের ফয়েজ ও বরকত পাইবে। যত সুদখোর আর ঘুষখোর আছে, মানে এইটা তো আর গরিবরা দিতে পারে না, প্রতি বছর 2000 করে টাকা দেওয়া, এটা গরিবরা দেয় কারা? বড় লোকেরা, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াচোর, এইগুলোতে ওই 2000 টাকা দিয়ে বদরি সাহাবী হয়ে গেছে। চিন্তা করতে পারছেন, বদরি সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলছেন, এ মালুম বা শীতুম, তোমরা যা ইচ্ছা তাই করো, কদ গাফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। সেই বদরি সাহাবী যারা 313 জন হাজার যোদ্ধার বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন, তাদের মর্যাদা মদখোর সুদখোর ঘুষখোর জুয়াচোরেরা 2000 টাকা দিয়ে একটা মেম্বার হইল আর কি হয়ে গেল, বদরি সাহাবী হয়ে গেল। এই বেদাত গুলো চালু করেছে, এগুলো বেদাত ইসলামের মধ্যে এগুলো চালু করেছে। আর এছাড়া যেগুলো জাগতিক উপকরণ, এইগুলোকে বেদাত বলে না। মোবাইল এটা কোনো সওয়াবের জন্য ব্যবহার করে না, এটা ব্যবহার করে 10টা নেকি পাওয়া যাবে বল না কেউ? আগের যুগে লাঙ্গল জল ছিল, এখন ট্রাক্টর দিয়ে হাল চাষ করে, এটা বেদাত না? আগে আমরা পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে উঠে চড়ে হজ করতে গেছে আমাদের মুরব্বীরা, এখন উড়োজাহাজে করে যায়, এগুলো কি না? মাইক বেদাত না, এগুলো কোনো ইবাদত আকারে তৈরি করা হয় না, এই সওয়াবের জন্য তৈরি করা। কাজী খবরদার, এই বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত কি? আর এখন হুজুররা বলো না কিছু বিদআত কি আছে? ভালো আছে, পায়খানা আবার কি ভালো হয় নাকি? পায়খানা পায়খানাই, এটা শুকনা পায়খানা, এটা তাজা পায়খানা, এটা গন্ধওয়ালা পায়খানা, এটা গন্ধ ছাড়া পায়খানা। আরে ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত গোমরাহি। এখন যদি কেউ বলে যে না বেদাত দুই রকম হাসানা সাইয়া, তাহলে ওই হুজুরেরটা মানবো না রাসূলেরটা মানবো? আল্লাহ বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দীন মুকাম্মাল হয়েছে। সেই মুকাম্মাল দীনের মধ্যে ওই সময় যখন দীন পূর্ণ হয়েছিল, তখন ওই দিনের মধ্যে যেগুলো স্থান পায় নাই ঢুকে নাই সেগুলো আর ঢুকতে পারবে? এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন, মানি বিত্তাদা বেদাতান, যে ব্যক্তি কোন বেদাত আবিষ্কার করলো, নতুন তৈরি করলো, ফাইয়ারহা হাসানাতান, এরপরে আবার সে ওটাকে মনে করে বেদাতে হাসানা, তার মানে আল্লাহ তো দিন পূর্ণ করে দিয়েছিলেন কিন্তু আল্লাহর নবী ঠিক মতো পৌঁছান নাই, না হইলে গেল কই? এমপি সাহেব বলল যে তোমাদের ইউনিয়নের জন্য 50 মন গম দিয়েছি চেয়ারম্যানের কাছে, তোমরা পেয়েছ? জনগণকে না পাই নাই, তাহলে গম গেছে কই? চেয়ারম্যানের পেটে গেছে, এই না কথা? তো আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এখন উম্মতরা বলে না পরিপূর্ণ হয় নাই, কিছু ঢুকাইতে হবে নতুন বেদাত করে, তাহলে তারা আল্লাহর নবীকে কি বানাচ্ছে? খেয়ানতকারী বানাচ্ছে। আল্লাহর নবী কি আল্লাহর দেওয়া দায়িত্ব ঠিকমতো বলছেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি ঠিক মতো পৌঁছাইয়া দেন। আল্লাহর রাসূলকে আল্লাহর হুকুম মানেন নাই, ঠিক মতো পৌঁছান নাই? ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, আল্লাহর নবী সেজন্য বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে ভাষণ দিচ্ছেন আর বলছেন, ও আমার উম্মতরা শুনো, কেয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকেও জিজ্ঞেস করবেন আমি আল্লাহর দেওয়া দায়িত্ব ঠিক মতো পৌঁছালাম কিনা, তোমরা তখন আমার ব্যাপারে কি সাক্ষী দিবে? তোমরা বলো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম বলছিলেন যে না পৌঁছান নাই নাকি? সাহাবায়ে কেরাম কি বলেছিল হাদিসে আছে? সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, নাম কদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মা, হ্যাঁ হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া নবুয়াত এবং রেসালাতের দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছেন, আপনি আল্লাহর দেওয়া কোরআনের বাণী আপনি ঠিক মতো পৌঁছিয়েছেন, আপনি উম্মতের জন্য যথেষ্ট কাজ করেছেন, আমরা সেই সাক্ষ্যই দিচ্ছি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মতরা সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। তাহলে বোঝা গেল আল্লাহ বললেন ঠিক মতো পৌঁছাবার জন্য, আল্লাহর রাসূল ও সাহাবীদেরকে ঠিক মতো পৌঁছিয়েছেন। এরপরেও যারা বলে কিছু বেদাত তৈরি করতে হবে, তারা কি আল্লাহর নবীর দিন ঠিক রেখে তৈরি করতে পারবে না দিন ভাঙতে হবে? মনে রাখবেন, এই জন্য আমি বলেছি যে মসজিদের কাজ মোকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি নতুন করে একটা স্বর্ণের ইট, হীরকের ইট যার মূল্য অনেক, খুব সুন্দর, অসুবিধা কি, ভালো জিনিস ঢুকাইতে চাই, ঢুকান যাবে? আমি বলবো যে আমার মসজিদের কাজ শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। হুজুর অনেক দামি, পুরা মসজিদের মূল্যের চেয়ে একটা ইটের মূল্য বেশি, তাহলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ ভাঙতে হবে। ঠিক এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে ইসলাম পরিপূর্ণ হয়েছে, এখন যদি নতুন করে কোনো কিছু ঢুকাইতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই দিনটাকে ভেঙে তারপরে নতুন কিছু ঢুকানো সম্ভব, ঠিক কিনা? এই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, তিনি বলেন, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযা আল্লাহ মিন সুন্নাতিহিম মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। যখন কোন জাতি তাদের দিনের মধ্যে কোন বেদাত আবিষ্কার করে, বেদাত ঢুকায়, আল্লাহ তাআলা ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাতকে উঠাইয়া নেন, কি করেন? সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, এরপরে কিয়ামত পর্যন্ত ওই সুন্নাত আর ঠিকমতো সেইখানে পৌঁছতে পারে না। এইভাবে সুন্নাতকে বিদায় করে তারপরে কি ঢুকায়? আর একটা হাদিস, এটা বুখারী 2697 নম্বর হাদিস, সহি মুসলিমের 4589 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যারা আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন করে আবিষ্কার করলো, নতুন করে তৈরি করলো, মা লাইসা মিনহু, যা ইসলামের মধ্যে নাই, মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত এবং বিবর্জিত, তা গ্রহণযোগ্য নয়। নতুন করে যা কিছু তৈরি করা হোক, আল্লাহ নবীর মহাব্বতে তৈরি করলো একটু মিলাদের মাহফিল, একটু দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলি, আল্লাহর নবীর দিনকে ধ্বংস করা, ঠিক কিনা? বালাগাল উলা পড়ি, একটু মহাব্বতের সঙ্গে পড়ি, মহাব্বতের সঙ্গে পড়ুন বালাগাল উলা বে কামালিহি। এই বালাগাল উলা কি আল্লাহর নবীর শিখানো দরুদ? এইটা ইরান দেশের এক কবি ছিল শেখ সাদি, সেই শেখ সাদির তৈরি করা কবিতা, এরপরে এর অর্থের মধ্যেও গন্ডগোল আছে। অর্থ বলা আছে বালাগাল উলা, বালাগা মানে পৌঁছিল, আল উলা মানে উচ্চ স্তরে, উচ্চ মাকামে, বে কামালিহি, বে মানে দাঁড়া, কামাল মানে যোগ্যতা, হি মানে তার, তাহলে অর্থ হল কি, বালাগাল উলা বে কামালিহি, তিনি তার নিজ যোগ্যতায় উচ্চ মাকামে পৌঁছেছেন। কথাটা কি ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উচ্চ মাকাম লাভ করেছেন, এটা কি নিজের যোগ্যতা না আল্লাহর অনুগ্রহে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সূরা আদ-দুহা, একেবারে নাগালের কাছে, আদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা, ওই সূরার মধ্যে আছে, ওয়াজাদাকা দাল্লান, নিশ্চয় আল্লাহ আপনাকে পেয়েছেন পথের দিশাহীন, দাল্লান ফাহাদা, অতবার আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন, কে হেদায়েত করেছেন? আল্লাহ। আরেক জায়গায় বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার জিকির, আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা দান করেছি, তাহলে কে দান করেছেন? আল্লাহ। আচ্ছা, যদি এটাকে আমরা তাবিল টেবিল করে জায়েজ করুক হুজুররা, তারপরেও এটা কি আল্লাহ রসুলের দুরুদ শরীফ? এটা শেখ সাদির কবিতা, এটা কার কবিতা? এটা আছে কোথায়? শেখ সাদির কবিতার বই আছে গুলিস্তা বস্তা, পাবেন কোথায়? এই 15 নম্বর দান, 15 নম্বর দিয়ে সোজা যে ওইদিকে রাস্তাটা গেছে, আমাদের এই রাস্তা এইদিকে আসলো আর একটা ওইদিক চলে গেছে, ওই রাস্তায় হাঁটতে হাঁটতে বাম পাশে রাস্তার সাথে ইরানের একটা দূতাবাস আছে, ইরান সাংস্কৃতিক কেন্দ্র, কালচারাল অফিস, এইখানে গিয়ে বলবেন যে শেখ সাদির ওই দুইটা বই চাই, গুলিস্তান আর বোস্তান। তখন আপনাকে গুলিস্তান দেখাই দিবে, ওই গুলিস্তান কিতাবে খুলে দেখবেন লেখা আছে বালাগাল লা বিকামালিহি। তাহলে এটা বুখারি শরীফে নাই, এটা মুসলিম শরীফে নাই, এটা তিরমিজি শরীফে নাই, হাদিসের কোন কিতাবে নাই, থাকার প্রশ্নই আসে না, যেহেতু আল্লাহর নবী বা কোন সাহাবিদের এটা কবিতা না। এই কবিতাটা কার কবিতা? তাহলে এটা কি দুরুদ শরীফ? এখন দুরুদ শরীফকে বাদ দিয়ে তার জায়গায় ঢুকে গেল কে? আল্লাহর নবীর শিখানো দুরুদ বাদ দিয়ে কবিতা ঢুকে গেছে। এইরকম ভাবে যত জায়গায় একটা নতুন কিছু ঢুকাবে, ওখান থেকে ওই পরিমাণ সুন্নাত কি হবে? উঠে যাবে। হ্যাঁ, আল্লাহর নবীর শানে কবিতা তৈরি করার অসুবিধা নাই, ভালো কবিতা গাওয়া নাজায়েজ না। আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন হাসান ইবনে সাবিত, উনি আল্লাহ নবীর শানে কবিতা গাইতেন, কবিতা গাওয়া নাজায়েজ না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা আছে আল্লাহর নবীর শানে, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ও শামসি আফদালু শামসিস সামাই ফাইন্না শামস তাতলু বাদাল ফাজারি ও শামসি তাতলু বাদাল ইশাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা আল্লাহ নবীর শানে, যে আমার ঘরেও একটা সূর্য আছে আর পৃথিবীরও একটা সূর্য আছে, পৃথিবীর সূর্যটা উদিত হয় ফজরের পরে আর আমার সূর্য উদিত হয় এশার পরে। তার মানে হচ্ছে যখন গোটা পৃথিবীতে অন্ধকার ছেয়ে গিয়েছিল সেই সময় আমার সূর্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে তাওহীদের দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে মানুষের মধ্যে পুনর্জীবন, মানুষের মধ্যে আলোর বর্তিকা ছড়িয়ে দিয়েছেন, মানুষ আলোর দিশা দিয়েছে, অন্ধকারকে দূরীভূত করে গোটা পৃথিবীতে আলোকিত করেছেন। এ হচ্ছে এই কবিতার অর্থ। এরকম হাসান ইবনে সাবিত কবিতা আছে, ওয়াহসানু মিন কালাম তারা কত্তু আইনি ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ভালো কবিতা। ওয়াহসানু মিন কালাম তারা কত্তু আইনি, আপনার চেয়ে সুন্দর মানুষ দুনিয়ার কোন চক্ষু কোনোদিন দেখে নাই, আমি দেখি নাই। ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে পৃথিবীর কোন চক্ষু দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে কোন মহিলা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সব দোষ ত্রুটির থেকে মুক্ত হয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনার যেমনটা ইচ্ছা ছিল আপনার রব আপনাকে সেরকম ভাবেই সৃষ্টি করেছে। এরকম শেখ সাদির অনেক ভালো ভালো কবিতা আছে, নাহস নাস গায়াতে দারাদ না সাদিরা সখুন পায়া বমিরাত তুষ্ণা মুস্তাস্তি ওদরিয়া হামচুনা বাকি। শেখ সাদির কবিতা, আমি কিন্তু শেখ সাদির সমালোচনা করছি না, কিন্তু এই যে শেখ সাদির কবিতা আমি বলছি, ভালো কবিতা, কি সুন্দর কবিতা। নাহস নাস গায়াতে দারাদ না সাদিরা সখুন পায়া, হে নবী তোমার সৌন্দর্যের কোনো শেষ নাই আর আমি শেখ সাদির কবিতারও কোনো শেষ নাই, কবিদের কথা অনেক। বমিরাত্তুষ্ণা মুস্তাস্তি ওদরিয়া হামচুনা বাকি, আপনার কবিতা গাইতে গাইতে আর শ্রোতাদের শুনতে শুনতে তৃষ্ণার তাদের তৃষ্ণা মিটে যাবে, কিন্তু আপনার সৌন্দর্য আপনার কামালত তা যেরকম ছিল তার সামান্য বয়ান করে শেষ করা যাবে না। ভালো কবিতা, আল্লাহ নবীর শানে কবিতা তো নাজায়েজ না, কিন্তু কবিতা কবিতাই, এই কবিতাকে আমরা দুরুদ শরীফ বলবো না, আমি সেটা বলছি। আমার কথা বুঝতে হবে যে আমি কবিতাকে দুরুদ শরীফ বলতে নিষেধ করেছি, এমনি নবীর শানে কবিতা গান অসুবিধা নাই, মহাব্বতে পড়েন আমার আপত্তি আছে নাকি? আমরাও কবিতা গাই, নবীর শানে কবিতা আমরা গাই না, তো কবিতা তো নাজায়েজ না, কিন্তু কবিতাটাকে দুরুদ বানাইয়া দেওয়াটা এটা না যায়। এইরকম ভাবে যত কিছু যেখানে একটা বেদাত ঢুকবে ওখান থেকে ওই পরিমাণ কি হবে? সুন্নাত উঠে যাবে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ হাদিস বর্ণিত হয়েছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন আবিষ্কার করবে যা এর মধ্যে নাই। আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন আল্লাহর নবীর মাধ্যমে যে দিন পরিপূর্ণ হয়েছে, গারে হেরার থেকে যে দিন শুরু হয়েছে, মদিনায় গিয়ে যে দিন পূর্ণ হয়েছে, ওই দিনের মধ্যে যা কিছু ছিল না কেয়ামত পর্যন্ত নতুন করে তা ঢুকানো যাবে না। আবার ওই দিনের মধ্যে যা কিছু ছিল ওর মধ্য থেকে কিছু বাতিল করাও যাবে না। এটাই হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। এটার নাম কি? এটাই আমাদের দ্বিতীয় শর্ত। এবাদত কবুলের জন্য কয় শর্ত বলেছিলাম? গত সপ্তাহে একটা বলেছিলাম, তার নাম কি? ইখলাসুন ইবাদা, ইখলাসুন নিয়্যাত। নিয়্যাতটাকে খালেস করা, পিওর করা, শিরিক মুক্ত করা, এটা প্রথম শর্ত। আর দুই নম্বর শর্ত আজকে আলোচনা করা হলো ইত্তেবাউস সুন্নাহ। কি বললাম? আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক করতে হবে। যা কিছু করব কার তরিকায় করব? নামাজ পড়ব কার তরিকায়? রাসূলের তরিকায়। হজ করব কার তরিকায়? রোজা রাখবো কার তরিকায়? রাসূলের তরিকায়। জিকির করব কার তরিকায়? না চিস্তিয়া তরিকায়, কাদরিয়া তরিকায়, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, না এই সবগুলো বাদ দিয়ে ইত্তেবায়ে সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নার ইত্তেবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দুই শর্ত পূরণ করে, ইখলাসুন নিয়্যাত, দ্বিতীয় শর্তে ইত্তেবা ও সুন্নাহ, সব কিছুকে এই দুই শর্তের আলোকে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। এর বিপরীতে শিরিক আর বিদআতকে বর্জন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপর অটল থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআন এবং সুন্নাহর খাদেম হয়ে থাকার তৌফিক দান করেন, আমিন। ইফতারিতে অনেক সওয়াব, হাদিসে বলা আছে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইল সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। ওখানে আমাদের ছেলেরা আছে যারা ছাত্র, ওখানে প্রশিক্ষণের জন্য আসছে, যারা ভবিষ্যতের আলেম হবে। আমাদের এই ছেলেদেরকে শুধু কম্পিউটার শেখানো আর ইংরেজি শেখানো উদ্দেশ্য না, একটা বড় উদ্দেশ্য আছে, তা হচ্ছে এই যে এই যুগে আপনারা যতই দাওয়াতের কাজ করেন আলেমের নেতৃত্ব ছাড়া সম্ভব না। এই জন্য কোরআন হাদিসের কথাও বলতে হবে, ওলামায়ে কেরামদের নেতৃত্ব লাগবে। এখন আমাদের সমাজে যে আলেম তৈরি হচ্ছে এরা কোরআন হাদিস পড়ে ঠিকই, কিন্তু আগে একটা গ্লাস লাগায়। কি লাগায়? আপনারা চিন্তা করতে পারেন যে হুজুর এত বলেন আপনি, এরা হাদিস পড়ে না? হ্যাঁ পড়ে, পড়ায়, কিন্তু আগে একটা গ্লাস লাগাই দেয়। আপনি যদি রঙিন গ্লাস লাগান তাহলে পুরা সব জিনিসগুলো কি দেখবেন? ঠিক এরকম একটা রঙিন গ্লাস লাগাই দেয়। এই হাদিসটা আমাদের পক্ষে না, ওই হাদিসটা ওটা আমাদের পক্ষে না, ইমাম বুখারি আমাদের মাঝহাবের ছিল না, মুসলিম আমাদের মাঝহাবের ছিল না, তিরমিজি আমাদের মাঝহাবের না, এই সব কালারিং করে দিয়ে তারপরে হাদিস পড়ায়, যার কারণে যারা হাদিস পড়ে আর যারা পড়ায় কেউ হাদিস দ্বারা উপকৃত হতে পারে না। এই সমাজকে পরিবর্তন করতে হলে একজন আলেম তৈরি করতে হবে যাদের এই গ্লাসটা খুলতে হবে। কি করতে হবে? এই রঙিন গ্লাস খুলে দিয়ে সচক্ষে হাদিস পড়তে হবে এবং কোরআন ও সুন্নাকে মানতে হবে। এই মানসিকতার মাধ্যমে যে আলেমরা তৈরি হবে সেই আলেম কোনদিন কোন কমিটির পা চাটা গোলামি করবে না, ঠিক কিনা? সেই আলেম কোনদিন চাকরির পরোয়া করবে না, ঠিক কিনা? আমি জানি না আগামী জুমাতে আবার আপনাদের সামনে এখানে বসতে পারবো কিনা, কাজেই আগের থেকে বলে রাখি যদি আমরা আগামী জুমা এখানে আসতে না পারি তাহলে মার কাছে তো আছে ইনশাআল্লাহ, ওখানে আপনাদের জুমার দাওয়াত হবে ইনশাআল্লাহ। ভয় নাই, ভয় করব কাকে? মমিনরা কাজ করে কার জন্য? ব্যাংকের আবার সৌদি বই আছে নাকি? যেই মমিনরা নিজের জীবনটা কি অক্ষ করেছে কার জন্য? ওরা আমাদের বেশির থেকে বেশি করবে, কি করবে? খুন করে ফেলবেই তো, ওদের অর্থ আছে, জনবল আছে, পেশি শক্তি আছে, তো কি করবা? খুন করবা? আমরা তো ওটাকেই চাচ্ছি। তোমরা যেটা ভয় দেখাও আমরা ওইটাকে চাই, তোমরা যেটাকে ডর দেখাও আমরা ওটাকে আলিঙ্গন করি। কাজী ভয় নাই, আমাদের জীবন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওমাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একজনের জন্য। তিনি হচ্ছেন কে? আল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। মরলে মরব কার জন্য? লড়াই করব কার জন্য? যুদ্ধ করব কার জন্য? জীবন দেব কার জন্য?